আল্লাহ নবীর দোয়া পায় না, উনি কি পায়? বদোয়া পায়। ওই যে তিনটে ব্যাপার আপনারা শুনেছেন, তার মধ্যে যে মা বাপের সাথে সদ ব্যবহার করে না, তখন কে বদোয়া করেছেন? জিবরিল আলাইহিসসালাম বদোয়া করেছেন। আর আমিন কে বলেছেন? মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। পাপী আল্লাহর সুদৃষ্টি সাহায্য হিফাজত থেকে বঞ্চিত হয় এবং সে শয়তানের তাবেদার সওয়ারি হয়ে যায়, মানে শয়তানই তাকে পথ দেখায়। পাপী অনেক সময় পাপরত অবস্থায় ইমানের গণ্ডি থেকে বের হয়ে যায়। হাদিসে আছে, মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ব্যভিচারী যখন ব্যভিচার করে তখন তার মুখ থেকে ইমান চলে যায়, চোর যখন চুরি করে তখন তার বুক থেকে ইমান চলে যায়, মদ্যপানকারী যখন মদ্যপান করে তখন তার বুক থেকে ইমান চলে যায়। তার মানে পাপরত অবস্থায় কেউ মুমিন থাকতে পারে না, পরবর্তীকালে ইমান ঘুরে আসতে পারে, যাওয়া যাবে না, কিন্তু পাপ করছে একজন মুমিন পাপ করতে পারে না। পাপরত অবস্থায় পাপির দোয়া কবুল হয় না, পাপির দোয়া পাপরত অবস্থায় কবুল হয় না। আপনি পাপ করছেন, আল্লাহ দোয়া করছেন শুনে নাকি? আপনার পেটে হারাম খাদ্য আছে, আপনার দেহে হারাম লিবাস আছে, সেই হারাম খাদ্য হারাম লিবাস কাটিয়ে পরে আল্লাহ তাআলা আপনার দোয়া কবুল করবে না? একটা হাদিসে আছে যে সেই ব্যক্তির দোয়া আল্লাহ কবুল করেন না যে ব্যক্তি স্ত্রী খারাপ কাজ করে অথচ সে মারা যায় না। তার মানে ভেড়ুয়া পুরুষ, ভেড়ুয়া পুরুষের দোয়া কবুল হয় না, কেন? যেহেতু সে পাপ পাপ দেখেও নকরামি দেখেও চুপ থাকে, এই জন্য আল্লাহ তার দোয়া কবুল করেন না। পাপরত অবস্থায় দোয়া কবুল হয় না, পাপ করছেন, আপনি নোংরা কাজ করছেন আর সেই সময় আল্লাহর কাছে দোয়া করছেন, স্বাভাবিক আল্লাহ সে দোয়া কবুল করবেন না। পাপে মানুষের বিবেক বুদ্ধি লোপ পায়, ঠিক কথা, বিবেক বুদ্ধি মানে লোপ পাবে, পাপ যখন করবে এমন এমন পাপ আছে যাতে মানুষের বিবেক পর্যন্ত চলে যায়। পাপ মানুষের স্বাস্থ্য, পাপে মানুষের স্বাস্থ্য ক্ষয় হয়, যেমন যৌনগত যে সমস্ত পাপ আছে সেই পাপের কারণে মানুষের স্বাস্থ্য ক্ষয় হয়। মদ খেলে, মদ একটা মদ খাওয়া একটা পাপ, এই পাপ করলে মানুষের স্বাস্থ্য ক্ষয় হয়, পাপ মানুষের অর্থ সম্পদ নষ্ট হয়, পাপে মানুষের অর্থ সম্পদ, মদ খেলে যেমন তিনি সিগারেট খাওয়া ধরলে পরে দিনে 10 প্যাকেট সিগারেট চায়, কামাই তার 300 রিয়াল, 10 প্যাকেট সিগারেটে তার পদ, সেখান থেকে তার অর্থ সম্পদ নষ্ট হয়। পাপে এমন ত্রুটির সৃষ্টি হয় যা বংশানুক্রমে অনেক বংশধরকে বহন করতে হয়। আপনি পাপ করলেন, আপনার সাতপুরুষ পরবর্তীকালে সাতপুরুষ ভোগ করতে হবে। পাপের প্রভাব অনেক সময় পরিবারের উপর পড়ে থাকে। ফুজাইল বিন ইয়াজ বলেন, আমি কোন সময় পাপ করে ফেললে আমি তার প্রতিক্রিয়া আমার সওয়ারি ও ক্রীতদাসীর চরিত্রে লক্ষ্য করি। অনেক সময় আপনি পাপ করলে সেই পাপের প্রতিক্রিয়া আপনার স্ত্রীর চরিত্রে করতে পারে, আপনি পাপ করলে আপনার সেই পাপের প্রতিক্রিয়া আপনার ছেলেমেয়ের উপরে করতে পারে, এমনকি বলছেন যে আপনার গাড়ির উপরেও করতে পারে। আপনি পাপ করেছেন, তার শাস্তি যেমন করে হোক আল্লাহ ভোগাবেন, আপনি বুঝেন চাই না বুঝেন। পাপের ফলে আল্লাহ বান্দার নিকট থেকে দেওয়ার নিয়ামত ছিনিয়ে নেন, নিরাপত্তা পেয়েছিলেন, সুখ স্বাচ্ছন্দ্য পেয়েছিলেন, সচ্ছলতা ধনবত্তা পেয়েছিলেন, মান ইজ্জত পেয়েছিলেন, কিন্তু হঠাৎ করে আল্লাহ কেড়ে নেন, কি জন্য? আপনার পাপের জন্য। আল্লাহ তাআলা বলছেন, মাদারাবাল্লাহু মাসালান ক্বারিয়াতান কানাত আমিনাতান মুতমাইন্নাহ ইয়াতিহা রিজকুহা রাহাদান মিন কুল্লি মাকানিন তাকাফারাত বিআনআমিল্লাহ ফাআযাকাহাল্লাহু লিবাসাল জুয়ি ওয়াল খাউফি বিমা কানু ইয়াসনাউন। আল্লাহ দৃষ্টান্ত দিচ্ছেন এমন এক জনপদের যা ছিল নিরাপদ নিশ্চিন্ত, সুখের দেশ ছিল, সুখের গ্রাম ছিল, সুখের শহর ছিল, সেখানে সর্বদিক হতে অনায়াসে রুজি আসত, চারিদিক থেকে অনায়াসে রুজি আসত, সুখের দেশ ছিল। অতঃপর তারা আল্লাহর অনুগ্রহ অস্বীকার করল, আল্লাহর নিয়ামত অস্বীকার করল, মানে এই নিয়ামত যে আল্লাহর তরফ থেকে আসছে তা ভাবল না, ভাবল কি আমাদেরই আমাদের নিজেদের কর্মের ফলে আসছে। ফলে তারা যা করত তার কারণে আল্লাহ তাদেরকে ক্ষুধা ও ভীতির আশ্বাস গ্রহণ করালেন, তাদেরকে তাদের যে নিরাপত্তা ছিল নিরাপত্তা হয়ে গেল ভয়ে পরিণত, আর তাদের যে সুখ স্বাচ্ছন্দ্য ছিল রুজি আসত সেই রুজির দরজা বন্ধ করে দেওয়া হল। মহানাল্লাহ বলছেন, এজন্য যে যদি কোন সম্প্রদায় নিজের অবস্থা পরিবর্তন না করে তবে আল্লাহ এমন নন যে তিনি তাদের যে সম্পদ দান করেন তিনি তা পরিবর্তন করবেন। আর অবশ্যই আল্লাহ সর্বশ্রোতা সর্বজ্ঞ। তার মানে হলো যে সম্পদ আল্লাহ তাআলা দেন যদি তিনি পরিবর্তন করে আপনার কাছ থেকে ছিনিয়ে নেন, এই ছিনিয়ে নেওয়ার কারণ কিন্তু আপনি নিজেই, যেহেতু আপনি আপনার ভিতরে যে পরিবর্তন আপনি আনয়ন করেছেন সেই পরিবর্তনের ফলে আল্লাহ তাআলা আপনার নিয়ামতের পরিবর্তন ঘটাচ্ছেন। যতক্ষণ না আপনি নিজের পরিবর্তন ঘটান ভালো হয়ে যান তাহলে আল্লাহ আবার ভালো হয়ে যাবেন এবং আপনাকে নিয়ামত দান করতে থাকবেন। টাইম খুব শর্ট হয়ে গেল, আগামীতে বাকি কথা ইনশাআল্লাহ পূরণ করবো। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দেন যেন আমরা নেক কাজ করতে পারি এবং পাপ বর্জন করতে পারি, নচেত আমরা ধ্বংস হয়ে যাব। এবারে আমাদের পরবর্তী আয়োজন প্রতিযোগিতা ইত্যাদি। আর বলে রাখি যে আমাদের যে চার মাস গত হয়েছে তার জন্য আজকে আছে বড় পুরস্কার, কিভাবে 300 রিয়ালের যে পুরস্কার, প্রথম পুরস্কার 150 রিয়াল, দ্বিতীয় পুরস্কার 100 রিয়াল এবং তৃতীয় পুরস্কার 50 রিয়াল। একটা কথা মনে হচ্ছে যে যে সকল ভাইয়ারা পুরস্কার পাচ্ছেন তারাই পুরস্কার পাচ্ছেন, আর তার মানে হচ্ছে যে যারা আশেপাশে থাকছেন তারা পুরস্কার নেওয়ার চেষ্টা করছেন না। আমার মনে হচ্ছে যে যারা ক্যাসেট হাতে করে নিয়ে যাচ্ছেন তারা ক্যাসেট শুনেন না, আর না শুনে ক্যাসেট নিয়ে গিয়ে বাড়িতে রাখলে কিংবা তাতে গান টেপ করলে এটা বড় অন্যায়। সুতরাং যারা ক্যাসেট নিয়ে যাচ্ছেন অন্ততপক্ষে তারা শুনুন এবং এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করুন। প্রশ্ন এমন কিছু না, খুব সহজ সহজ প্রশ্ন হয়, ক্যাসেটটা শুনলেই আপনার প্রশ্নের উত্তর দেওয়া সহজ হয়ে যাবে। সুতরাং ক্যাসেট শুনতে ভুল করবেন না, আর যদি আপনার টেপ না থাকে বা এই ক্যাসেট যদি আপনি অন্যায়ভাবে ব্যবহার করতে চান তাহলে সর্বদা এই ক্যাসেটে হাত দেবেন না, এই ক্যাসেটে হাত দেওয়া আপনার জন্য জায়েজ নয়। বারবার বলছি যারা বাইরে থেকে আসছেন শুধুমাত্র যারা পুরস্কার পান তারাই পাচ্ছেন, কেন পাবেন না আপনারা, কেন পাবেন না, আপনাদের কি কান নেই, আপনাদের কি মনে রাখার ক্ষমতা নেই, নিশ্চয়ই আছে, কিন্তু হয় আপনারা ক্যাসেট শুনেন না আর না হয় শোনার সময় না পেলে পরে ক্যাসেট নেবেন না। এই জন্যই বারবার অনুরোধ করছি যারা পুরস্কার পাচ্ছেন তাদেরকে বারবার পুরস্কার দেবেন না, তারা কেন বারবার পুরস্কার নেবেন, আপনারা পুরস্কার নেওয়ার চেষ্টা করুন। চলুন দেখি গত মাসে কে কে পুরস্কার পাবে। প্রাকৃতিক দুর্যোগ বলা যাবে মুসলমান যে প্রাকৃতিক দুর্যোগে এত লোক মারা গেছে, কিছু মুসিবত আছে যেগুলো প্রকৃতিগত ভাবে হয়, প্রকৃতিগত ভাবে হয় তার মানে এই যেমন জল ঝঞ্ঝা বৃষ্টি কেন হয়, বৃষ্টি সমুদ্রের পানি গরম হয়ে আকাশে যায় মেঘ হয় তারপরে আসে বৃষ্টি, এটা কি প্রকৃতিগত একটা নিয়ম, আপনি বীজ ছড়ালে পরে ফসল হবে এটা প্রকৃতিগত একটা নিয়ম, ঝড় কেন হয় বলা হচ্ছে যে কোনো জায়গাতে পৃথিবী উত্তপ্ত হয়ে ওঠে সেই উত্তপ্ত জায়গাটা খালি হয়ে যায় হাওয়া থেকে, হাওয়া খালি জায়গাটা পূরণ করার জন্য অন্য হাওয়া ছুটে যায় তারপরে ঝড় বাতাস ইত্যাদি সৃষ্টি হয়, এটা হল প্রকৃতিক প্রাকৃতিক নিয়ম, প্রাকৃতিক দুর্যোগ প্রাকৃতিক ঘটনা। এই প্রাকৃতিক ঘটনা বলা কোনো সমস্যা নাই, বলা সমস্যা হচ্ছে কি এই ঘটনাগুলো ঘটছে প্রাকৃতিক নিয়মে, এর পিছনে কোন সৃষ্টিকর্তা নেই, কোন মানে ভগবান বলুন আর আল্লাহ বোঝাই বলুন কোন হাত নেই, তাহলে খারাপ হয়ে যাবে। একে বলা হয় দাহিয়া, একে বলা হয় নাস্তিক, কিন্তু নাস্তিকরা বলে প্রাকৃতিক দুর্যোগ প্রাকৃতিক নিয়মে ঘটে, আর আমরা বলছি প্রাকৃতিক দুর্যোগ আল্লাহর নিয়মে আল্লাহ ঘটান, প্রাকৃতিক নিয়মের নিয়ামক আছে, তারা বলে প্রাকৃতিক নিয়মের নিয়ামক প্রকৃতি, আমরা বলি প্রাকৃতিক নিয়ামক নিয়ামক প্রাকৃতিক নিয়মের নিয়ামককে আল্লাহ, আল্লাহ হচ্ছে মুদাব্বির, আল্লাহ বলছেন আনা তাহা ওকাল্লিবুল্লাহ ইলা আন্নাহা। অতএব মুমিনদের বিশ্বাস হচ্ছে যে প্রকৃতির নিয়মে যে ঘটনাগুলো ঘটে সেগুলো আল্লাহ তাআলা ঘটান, আর নাস্তিকরা বলে যে প্রকৃতির নিয়মে যে ঘটনাগুলো ঘটে সেগুলো প্রকৃতির নিয়মেই ঘটে। সুতরাং প্রাকৃতিক দুর্যোগ বলা সমস্যা নেই, প্রাকৃতিক দুর্যোগ ঘটে কি জন্য এখানে হচ্ছে সমস্যা, প্রকৃতির নিয়মে ঘটে, প্রাকৃতিক নিয়মে ঘটে নাকি আল্লাহ তাআলা ঘটান, আমরা মুমিনরা জানি যে আল্লাহ তাআলা ঘটান, এই নিয়মের নিয়ামক হচ্ছেন মহান আল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে বাঁচান আল্লাহর নাম। হ্যাঁ, গত মাসে পুরস্কার যারা পাবেন বাছাই করে কোন রকম কষ্ট করে বের করা হয়েছে ছয়জনকে, ইসমাইল শেখ জুলাই, এ কি বলে জুয়েল, সেলিনা আখতার, বারহানা আবু হানিফা, উম্মু আয়েশা, আর ইমদাদ হোসেন, আর মুস্তাফিজুর রহমান, এই ছজন বহু কষ্ট করে চুল চেরা বিচার করে বের করা হয়েছে। এই জন্য লটারি দরকার নেই, এই ছয়জন পুরস্কার পাবেন এই মাসে। বাকি থাকলো গত চার মাস ধরে যারা পুরস্কার পেয়েছে তাদের মধ্যে বড় পুরস্কার কি পাবে? প্রথম পুরস্কার দেড়শো রিয়াল। লোক চালা গেছে, দেখেন আমার নিজের বাড়ির লোকের নাম নিয়ে আনি মাসে বলবো তোমার আব্দুল নাম দেখেনি, ও দেখে নিয়েছে, ওর চোখে আমি জানেন না, চোখে পাওয়ার আছে দেখতে পাই না, দেখেন তাহলে যদি আসেন তাহলে কি করবেন, যদি আসেন তাহলে দেবো না, এলে পরে দেবো না, ব্যাস দেখ বিসমিল্লাহ। উম্মে আব্দুর রহমান, উম্মে আব্দুর রহমান দেড়শো রিয়াল, মরুক তাহলে চোখে পাওয়া ঠিক নয়। হ্যাঁ, এবারে একশো রিয়াল, একশো রিয়াল যারা পায় তারাই, কিন্তু উপস্থিত থাকতে হবে। এই আমাদের এই প্রতিযোগিতার নিয়ম হলো উপস্থিত থাকতে হবে, তাতে সে উপস্থিত নেই এটা বাতিল হয়ে যাবে। মহিলাদের মধ্যে মহিলাদের কাজ না দেখতে ওরা বলছে কাছে শুনে, আর আমাদের কাজ দেখে ওরা কাছে শুনতে পারেন না, সবাই চেষ্টা করা উচিত কাছে শোনা এবং পুরস্কার নেওয়া। বেশ, আরেকটা দেখছেন, খোদা জিসকো দেতা হ্যায় ছাপ্পর ফাড় কে দেতা হ্যায়, আর জিসকো না দে খোদা তালা উসকো না দে সকে আশা খোদা। বাস হয়ে গেল, তোমার চোখের আজকে চশমা ভালো নেই। Love, love, love.